Book 2 23 تيش تيش تعلم اللغات الأجنبية بيديشي بھاشا شكها بيديشي بھاشا شكها أين تعلمت الإسبانية؟ أبني কোথায় স্প্যানিশ ভাষা শিখেছেন? আপনি কোথায় স্প্যানিশ ভাষা শিখেছেন? هل تتكلم ايضا البرتغاليه؟ আপনি কি পর্তুগিজ ভাষাও বলতে পারেন? আপনি কি পর্তুগিজ ভাষাও বলতে পারেন? نعم واتكلم ايضا شيئا من الايطاليه. হ্যাঁ এবং আমি ইটালিয়ান ভাষাও অল্প অল্প বলতে পারি। হ্যাঁ এবং আমি ইটালিয়ান ভাষাও অল্প অল্প বলতে পারি। আরা আন্নাকা তাতাকাল্লাম বিশাকিল জাইয়িদ জিদ্দান। আমার মনে হয় আপনি খুব ভালোই বলেন। আমার মনে হয় আপনি খুব ভালোই বলেন। আল্লুগাত মুতাশাবিহা ইলা হাদ্দিন মা। এই ভাষাগুলি প্রায়ই এক রকমের। এই ভাষাগুলি প্রায়ই এক রকমের। استطيع ان افهمها جيدا. আমি এগুলো ভালোভাবে বুঝতে পারি। আমি এগুলো ভালোভাবে বুঝতে পারি। لكن التكلم والكتابة شيئا صعب. কিন্তু বলা এবং লেখা কঠিন। কিন্তু বলা এবং লেখা কঠিন। ওয়ামা আযাল আমিল আখতা কাসীরা। এখনো আমি অনেক ভুল করি। এখনো আমি অনেক ভুল করি। আরজু আন তুসাহহিহ লি দাইমান। অনুগ্রহ করে সব সময় আমার ভুল শুধরে দেবেন। অনুগ্রহ করে সব সময় আমার ভুল শুধরে দেবেন। নতখক জাইয়িদ তামামান। আপনার উচ্চারণ খুব ভালো। আপনার উচ্চারণ খুব ভালো। আন্দাক লাকনা বাসিতা। আপনি কেবলমাত্র অল্প স্বরভঙ্গিতে উচ্চারণ করেন। আপনি কেবলমাত্র অল্প স্বরভঙ্গিতে উচ্চারণ করেন। আপনি কোথা থেকে এসেছেন তা যে কেউ বলতে পারে। আপনি কোথা থেকে এসেছেন তা যে কেউই বলতে পারে। আপনার মাতৃভাষা কি? আপনার মাতৃভাষা কি? هل انت تتعلم في دورة لغات؟ আপনি কি কোনো ভাষা শিক্ষার কোর্স নিচ্ছেন? আপনি কি কোনো ভাষা শিক্ষার কোর্স নিচ্ছেন? اي منهج تستعمل؟ আপনি কোন বই ব্যবহার করছেন? আপনি কোন বই ব্যবহার করছেন? لا اعرف اسمه في الوقت الحالي. আমি এখন নামটা মনে করতে পারছি না। আমি এখন নামটা মনে করতে পারছি না। العنوان لا يخطر على بالي. এখন টাইটেল নামটা ঠিক মনে করতে পারছি না। এখন টাইটেল নামটা ঠিক মনে করতে পারছি না। لقد نسيته. আমি নামটা ভুলে গেছি। আমি নামটা ভুলে গেছি।